আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আকীদার বিষয় হলো ভবিষ্যৎবাণী ও জ্যোতির্বিদ্যা। ভবিষ্যৎবাণী মানে হচ্ছে যে আগাম খবর, ভবিষ্যতের খবর বলে দেওয়া, আর তার মানে হচ্ছে গায়েবী খবর। আগামী খবর মানে তো গায়েবী খবর, আগামীতে কি হবে কেউ কি জানে না? জানে না, মোটেই জানে না। ওয়ালা তাআলামু নাফসু কি ফাম্মা ফি গাদ, মানে আগামীকাল কি হবে কোন আত্মাই জানে না, কেউ বলতে পারবে না। আর আল্লাহ তাআলা বলছেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়বের খবর জানে না। এটা চ্যালেঞ্জ, গ্যারান্টি। আল্লাহ নবী নিজেও বলেছেন যে আমি গায়বের খবর জানি না। তার জীবনে আমরা পাই যে তিনি গায়বের খবর জানতেন না, কিন্তু তিনি গায়বের খবর বলেছেন, তাই না? তিনি গায়বের খবর বলেছেন, তাহলে জানতেন না তো বলতেন কি করে? মাধ্যম দিয়ে বলতেন, তাই না? কেউ বলতে পারে না যে সৌদি আরবের হতাবাণী তামিম এলাকায় নিচে পেট্রোল আছে। যদি মেশিন লাগানোর আগে কেউ বলতো তাহলে বললো বলা হয়তো কি যে গায়বী খবর হচ্ছে, কিন্তু মেশিন লাগিয়ে যখন বললো তখন কেউ কি বলেছে যে গায়বী খবর বিশ্বাস করা যাবে না? না। মায়ের পেটে কি সন্তান আছে কেউ যদি বলতো এইভাবে হাত লাগিয়ে আন্দাজে, এভাবে বলতো হ্যাঁ ছেলে আছে, কি বিকলাঙ্গ আছে, কি দুটো মাথা আছে, কেউ যদি বলে তাহলে কি বলা যাবে? সেটা গায়বী খবর। কিন্তু যদি মেশিন লাগিয়ে আল্ট্রাসোনোগ্রাফি, যে সোনোগ্রাফি নিয়ে কি বলে আল্ট্রাসোনোগ্রাফি করে, যদি সেইটা করে দেখে টিভি হয়ে, যে টিভির মতো এতে লিঙ্গ নির্বাচন করে, এবং বর্তমানে বিক্ষোভ ভ্রূণ হত্যা হচ্ছে, কন্যা ভ্রূণ হত্যা করছে, খুব সহজ সন্তান নেবে, সন্তান নেবে, তারপরে গিয়ে ওই যে সোনোগ্রাফি করাচ্ছে, করার পর দেখছে এটা হচ্ছে কন্যা সন্তানের ভ্রূণ, নষ্ট করে দিচ্ছে, দেখছে হ্যাঁ ছেলে, তখন তাকে নিচ্ছে। এইভাবে কন্যা সন্তান কমে যাচ্ছে, কন্যা সন্তান কি হলো? গায়বী খবর হলো বিনা কোনো মাধ্যমে, সবসময় মনে রাখবেন যে বিনা কোনো ওসিলায়, বিনা কোনো মাধ্যমে কোনো অদৃশ্যের খবর বলাকে গায়বী খবর বলা হয়, যদি কোনো মাধ্যম দিয়ে বলা হয়। এখন আপনার হিলালের বাড়িতে হিলালের স্ত্রী আজ কি দিয়ে ভাত খেয়েছে, যদি আমি বলে হিলাল আপনি দেখুন টেলিফোন করে, আপনার স্ত্রী আজকে পুঁই শাক, কি বলে রুই মাছের মাথা, রুই মাছের মুড়ো দিয়ে রান্না করেছিল, আর সেই সঙ্গে ছিল আলু সানা, ভাত খেয়েছে, মাশাআল্লাহ, হুজুর গায়বের খবর জানে, তাই না? কিন্তু হিলাল যদি বলে, হিলাল যদি টেলিফোন করে বলে হাগো আজ কি রান্না করেছি, তখন সে যদি বলে আজ এই রান্না করেছিলাম, হিলালের খবরটা কি হবে? গায়বী খবর হবে? আমি বিনা ওসিলায় বললাম বলে গায়বী খবর, কিন্তু হিলাল টেলিফোন মোবাইলের মাধ্যমে বলল বলে গায়বী খবর হল। তাহলে পরিষ্কার বোঝা গেল যে সেটাই গায়বী খবর যেটা বিনা ওসিলায় বলা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু গায়বী খবর বলেছেন, কিন্তু সেগুলো কিসের মাধ্যমে বলেছেন? ওহির মাধ্যমে। আর ওহির মাধ্যমে বললে সেটা গায়বী খবর থাকে না। ক্লিয়ার? একবারে সব সময় মনে রাখবে যে গায়বী খবর কাকে বলে, এটা প্রথমত এটা মনে রাখবে। আপনি গণকের কাছে গেলেন, রাস্তার ধারে অনেক পাখি বাবা, হাতওয়ালা বাবা বসে আছে, আপনি গিয়ে বললেন বাবা আমার হাতটা দেখো, সৌদি আরব যাওয়ার চেষ্টা করছি, ভিসা টিসা পাওয়া যায় না, বাবা এদিক সেদিক পড়ে দেখলো হ্যাঁ অনেক দাগ রয়েছে অনেক রকম, হ্যাঁ এখানে দেখলো হ্যাঁ এখানে তোমার তিনটে সন্তান বাবা, অথচ আপনার বিয়েই হয়নি। যদি বলে আমার তো বিয়ে, আরে বিয়ে হলে হবে, বোকামি করছো কেন? তোমার বিয়ে হলে তিনটে সন্তান হবে, আর এই যে দাগগুলো রয়েছে না, হ্যাঁ সফরের দাগ, এগুলো অনেক দাগ রয়েছে তো সফরের দাগ বাবা, তুমি সফরে যাবে, তারপরে তখন আপনি বুঝলেন যে আমার তাহলে সৌদি আরব ভিসা লেগে যাবে। যদি আপনি এই খবর জিজ্ঞাসা করেন, শুধুমাত্র জিজ্ঞাসা করেন, বিশ্বাস না করেন, তাহলে চল্লিশ দিনের নামাজ বরবাদ হয়ে যাবে। চল্লিশ দিন মানে বরবাদ হয়ে যাবে শুধুমাত্র জিজ্ঞাসা করলে। আর যদি আপনি বিশ্বাস করে দেন সত্য পক্ষে, হ্যাঁ তাহলে এটাই হবে, কি হবে তাহলে? কেন কাফের হবে যেহেতু আপনি কোরআনকে অস্বীকার করলেন? কেন কোরআনকে অস্বীকার করলেন? যেহেতু কোরআন বলে আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে না। এরা বলে, ওয়াহাবিরা বলে আল্লাহর নবী গায়েব জানে না, কত বড় বেয়াদব! আরে আল্লাহ কোরআন বলছে যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। গণকের কাছে গেলে, গণককে যদি গায়েব জানে বলে বিশ্বাস করি কাফের হয়ে যাবো, আল্লাহর নবী গায়েব জানলে বলে গায়েব জানে বলে বিশ্বাস করি তো কাফের হবো না? এটা তো আল্লাহ ছাড়া তো অন্য কেউ, নবী তো আল্লাহ ছাড়াই নাকি আল্লাহ নাকি সবা সবা না, নিশ্চয়ই সবা সবা না। তাহলে আমরা যদি মনে করি যে আল্লাহ নবী সাল্লাম গায়েব জানতেন, তাহলে আমরা কাফের হয়ে যাবো, কারণ কোরআনকে অস্বীকার করা হচ্ছে। কোরআন বলছে জানতেন না, আর কোরআন তাকিদের সাথে আল্লাহর নবীকে বলা হচ্ছে, নবী তুমি বলো, কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা, তাই না? ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খাইরি ওয়ামা মাসানিয়াস সু, আমি গায়ব জানলেই করতাম। ওয়ালা আকুল লাকুম ইন্নী আ'লামুল গায়ব, তোমাদের বলছে যে আমি গায়ব জানি। আর আল্লাহ নবীর জীবনে বহু ঘটনা আছে যে প্রমাণ করে যে আল্লাহ নবী গায়ব জানতেন না। তাহলে ওয়াহাবিরা কাফের নাকি ওরা কাফের? যারা কাফের বলছে তারা কাফের, যারা কাফের বলছে ওয়াহাবিদেরকে, ওয়াহাবিরা বলছে কেন? যুক্তির খাতিরে বলছে, তুমি বলো কোরআন সঠিক কিনা বলো, কোরআনের আয়াত আছে কিনা বলো, আল্লাহর নবী গায়বের খবর বলতেন, আমরা তো বলি বলতেন, তাহলে না জানলে কি করে বলতেন? জবাব কি? তিনি মাধ্যমে আল্লাহর কাছ থেকে জেনে বলতেন, জিবরিলের মাধ্যমে বলতেন। সুতরাং যে জিনিস মাধ্যম দিয়ে বলা হয় সে জিনিস আর গায়েবের খবর থাকে না। বলে হুজুর, গণকের তো অনেক কথা সত্য হয়ে যায়, অনেক কথা সত্য হয়ে যায়। তাহলে সত্য যেগুলো হয় সেগুলো কাকতালীয় ব্যাপার, কাকতালীয় ব্যাপার বুঝেন? কাকতালীয় কাক আর তাল, কাক আর তাল, গাছে তাল পেকে আছে, একটা কাক পাশ দিয়ে উড়ে গেল, ঠিক সেই সময় তালটা খসে মাটিতে পড়লো, আপনি ভাবলেন কাকটা গেল বলে তালটা পড়লো, একে বলে কাকতালীয়। অথচ কাকে তাল পড়ার সাথে তালে কাকের কোন স্বাদ নেই। ঝড়ে কাক মরেছে, কেরামতি বেড়েছে, তাই না? সুতরাং এমন কিছু জিনিস আছে যেগুলো এরা আন্দাজ করে বলে আর বাই চান্স লেগে যায়। পরশুদিন বৃষ্টি হবে, বাই চান্স লেগে যেতে পারে, এবার খারাপ লেগে গেল, তখন তাহলে হুজুর ঠিকই বলেছিল, হুজুর তো গায়েবের খবর জানে, এটা বাই চান্স লেগে যায়। তবুও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান জিন কিছু গায়েবি খবর, আল্লাহর যে ফয়সালা হয় সেই ফয়সালা থেকে গায়েবি খবর জানাজানি হয়, ফেরেশতাদের মাধ্যমে জানাজানি হয়, আসমানে জানাজানি হলে সেই খবর লুকিয়ে ছুপিয়ে চুরিয়ে শয়তানরা শোনে এবং তা এক অপরকে প্রচার করে, আর শয়তান জিন তার ওলি মানুষকে কিছু খবর দেয়, হ্যাঁ ওহি করে দেয়। হাল নাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন, তোমাদেরকে বলবো কাদের উপর শয়তান নাজিল হয়, তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, খুব মিথ্যা বলে, খুব মিথ্যা বলে, ইউলকুনা সামআ ওয়া আকসারুহুম কাযিবুন, এরা কান লাগিয়ে শোনে বটে কিন্তু অধিকাংশ মিথ্যা কথা। এইজন্য দেখবেন 100টার মধ্যে হয়তো বা একটা লেগে গেল, আর একটা সত্যের সঙ্গে 100টা মিথ্যা বানিয়ে বহু কথা প্রচার করে, খনার বচন অমক তমক বহু প্রসিদ্ধ আছে দেশে, তাই না? ওর ভবিষ্যৎবাণী কোনদিন মিথ্যা হয় না, অথচ দেখা যায় মিথ্যা হয়েছে। যদি কেউ বিশ্বাস করে যে ওর ভবিষ্যৎবাণী মিথ্যা হয় না, তাহলে সে মুসলমান থাকে না, কারণ কোরআন বলছে আল্লাহ ছাড়া গায়েবী খবর কেউ জানে না, চাহে সে নবী হোক, চাহে ওলি, চাহে পীর হোক, চাহে পয়গম্বর, চাহে জিন হোক, চাহে শয়তান, যেইভাবে হোক গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং যেটা বাই চান্স লেগে হয়ে যায় অথবা সত্য ঘটনা ঘটে, সেটা কোত্থেকে? ওই আকাশ থেকে চুরি করা সংবাদ শয়তান জিন তার ওলিকে এসে লাগিয়ে দেয়। দেখেন এখানে আপনাকে বিস্তারিত বলেছে হাদিসটা, সেটা হচ্ছে আসমানে যখন আল্লাহ তাআলা কোন ফয়সালা চূড়ান্ত করেন, সে ওহি বা ফয়সালা নিয়ে বাক্যে প্রয়োগ করেন, সর্বপ্রথম জিবরাইল আলাইহিসসালাম এই ওহী শ্রবণ করেন। অতঃপর জিবরাইলের কার্যকারিতার জন্য প্রতিমধ্যে প্রতিটি আকাশের ফেরেশতাগণ তাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ পাক কি নির্দেশ দান করেছেন? চুরি করে প্রাণ পেতে কথা শ্রবণকারী জিন শয়তানরা এই কথা শুনে নেগার কাছ থেকে ফেরেশতাদের কাছ থেকে, তারপর তার নিকটবর্তীর কাছে পৌঁছাতে থাকে। অতঃপর কোন জাদুকর কিংবা গণকের নিকটে পৌঁছে যায় ওই শয়তান। জাদুকর ও গণকরা এতে শত মিথ্যা জুড়ে দিয়ে থাকে। এরপর মানুষ যে কথা আসমান থেকে অবতীর্ণ হয়েছে তা সত্যে পরিণত হওয়ার ফলে সমস্ত গণককে বিশ্বাস করতে লাগে। সত্যকে ঘটলো, কিন্তু সত্য ঘটনাটা সত্য, কিন্তু চুরি করে শোনা খবর। অথচ আল্লাহ পাক গায়েব বা অদৃশ্যের ইলমে একক, তার মানে তিনি ছাড়া কেউ গায়েব খবর জানেন না। যে ব্যক্তি অদৃশ্যের জ্ঞানে আল্লাহর সঙ্গে অংশীদারিত্বের দাবি করবে অথবা যে এ দাবি করে থাকবে যে অথবা তাকে সত্য বলে স্বীকার করবে, যেমন ভবিষ্যৎবাণী করা, গায়েবের পূর্বাভাস দেওয়া ইত্যাদি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে তার নিজস্বতার মধ্য থেকে কোন একটি গুণের দাবি করবে সে নিঃসন্দেহে আল্লাহর সঙ্গে শরিক করবে, গুণের শরিক করবে। আর শরিক মানে হচ্ছে কাফের হওয়া। ভবিষ্যৎবাণী করা সঙ্গত কারণের শিরিক, কারণ এর মধ্যে শয়তান যা চায় সে মতো কাজ করা হয়, যার ফলে ওই ব্যক্তি শয়তানের নিকটবর্তী হতে সক্ষম হয়ে থাকে। এর ফলে আল্লাহর জ্ঞানের সঙ্গে অংশীদারিত্বের দাবি করা হয়, যা আল্লাহর রুবুবিয়াতের মধ্যে শিরকের সামিল, আল্লাহর রুবুবিয়াতে শিরকের সামিল। কারণ ইলমে গায়েব হচ্ছে আল্লাহর কি নিজস্ব রুবুবিয়াতের একটা গুণ, আর তাতে আপনি অপরকে কোন সৃষ্টিকে যখন অংশী করবেন তখন তাতে শিরিক হয়ে যাবে। সে আল্লাহর সঙ্গে তার উলুহিয়াতের মধ্যেও শিরিক করে থাকে। তারা ইবাদতের প্রকারের মধ্য থেকে কোন প্রকারের মাধ্যমে আল্লাহ ছাড়া অন্যের সান্নিধ্য কামনা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা কাহিনান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি গণকের নিকটে যায় এবং সে যা বলে তা সত্য বলে মেনে নেয়, তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ যা হয়েছে তার সঙ্গে কুফরি করে। আল্লাহ নবীর উপর কি অবতীর্ণ হয়েছে? কোরআনের প্রতি কুফরি করে, যেহেতু কোরআন বলে আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানে না। অথচ আপনি তাকে বিশ্বাস করলেন যে সে গায়েবী খবর জানে। কিছু গায়েবী খবর আছে আন্দাজ করে বলা হয়, একসঙ্গে বলছে জ্যোতির্বিদ্যা। জ্যোতির্বিদ্যা আমি আপনাকে বলেছি, জ্যোতির্বিদ্যা হচ্ছে বা জ্যোতিষী বিদ্যা হচ্ছে দুই প্রকার। প্রথম জ্যোতিষী বিদ্যা হল যেগুলো গণনা করে বলা হয়, এই বৃষ্টি হবে, আমাকে এত এবছরে এত বৃষ্টি হবে, হ্যাঁ এত ভাগ জলে, এত ভাগ স্থলে, এই মাসে অমুক মাসে ইত্যাদি ইত্যাদি জ্যোতিষী, ঠিক আছে, যেগুলো শুধুমাত্র গণে বলে। আর কিছু খবর আছে যেগুলো অভিজ্ঞতার ফলে বলা হয় এবং আন্দাজ করে বলা হয় যে হতে পারে। এখন তো বর্তমানে স্যাটেলাইট যুগ, দূর থেকে স্যাটেলাইট দেখছে, আর ওই দূর থেকে ভেসে আসছে মেঘ, এই মেঘটা যাবে বাংলাদেশের উপর থেকে, তখন ওরা আবহাওয়া দপ্তর থেকে বলে আগামী ২৪ ঘন্টার ভিতরে বা ৪৮ ঘন্টার ভিতরে বজ্র সহ বৃষ্টিপাত অথবা হ্যাঁ ইত্যাদি ইত্যাদি অমুক অমুক এলাকা দিয়ে এত এত বেগে বয়ে যেতে পারে। দেখা গেল সত্যি হয়েছে, হতে পারে। তারা কি করছে, অভিজ্ঞতার ফলে ওই যে দূর থেকে দেখে বলছে, এটা কি গায়েবি খবর? না, এটা গায়েবি খবর। কিন্তু আল্লাহ যে কোরআনে বলেছেন যে কোথায় বৃষ্টি হবে কেউ জানে না, এতে কি মিথ্যা হয়ে গেল? না, কি করে মিথ্যা হয়ে গেল? ওটা দেখে বলছে, কোরআন হচ্ছে না দেখে আন্দাজে, কেউ বলতে পারে না গায়েবি খবর। আল্লাহ ছাড়া জানে না কে কোথায় বৃষ্টি হবে, তারা শিওর বলে না, আর তারা শিওরও বলে না, আর তারা দেখে বলছে যে হ্যাঁ ওই যে মেঘটা আসছে, আর তার গতিবেগ হচ্ছে বাতাসের মেঘ দেখে, বাতাসের বেগ দেখে মেঘ চেনা যায়। তা আমি তো বাতাসের বেগ দেখে মেঘ চিনছি যে মেঘটা আসছে বাংলাদেশের উপর থেকে, সুতরাং বৃষ্টি হতে পারে। আর বৃষ্টি হতে পারে যখন বলছি, তখন তাতে আর কোন সমস্যা থাকছে না। অতএব এইভাবে যেগুলো বলা হয় সেগুলো কিন্তু গায়েবি খবর নয়, সেগুলো গায়েবি খবর নয়। সুতরাং দুটোর মধ্যে পার্থক্য করতে হবে, এক হচ্ছে গণনা করে আন্দাজে বলা, আর এক হচ্ছে অভিজ্ঞতার ফলে কিছু বলা, দুটোর মধ্যে বিশাল পার্থক্য আছে। একটা ধানের বীজ নিয়ে আসা হলো, ধানের বীজ নিয়ে সিঙ্গাপুরি ভাই সিঙ্গাপুরে অভিজ্ঞতা দেখেছে যে এই ধানটা এক কাঠা জমিতে আতমন ফলবে। কখন বলল? সামান্য ধান নিয়ে বলল যে এই ধানটা এক কাঠা জমিতে এত মন ফুলবে, এটা কি গায়বী খবর হল? এটা অভিজ্ঞতার খবর, এটা গায়বী খবর না। জানে না, আর গায়বী খবর জানার জন্য কারো কাছে জানা কি বলে যাওয়া হারাম বা শিরক। এখন যদি আপনার জিনিস হারিয়ে গেছে, লোকে বলে যে জিনিস হারানো মানে ইমান হারানো, আপনার রুমে আপনারা পাঁচজন থাকেন, একজনের জিনিস হারিয়ে গেছে, তখন অটোমেটিকলি চারজনের উপরে সন্দেহ যায়, তাই না? আর দুজন থাকলে তো বলতেই হয় না, ঘরের মধ্যে দুই, তুই না হলে আমি না হলে তুই, ঘরের মধ্যে দুই আমি না হলে তুই, তা আমার জিনিস হারিয়ে গেছে কে নেবে? এখন ঘরের মধ্যে কে হেগেছে আমি আর তুই থাকি, আমি যে না হারিয়ে তুই হেগেছিস আবার কে হাগবি? সন্দেহ হয়, কিন্তু সেই সন্দেহ অনেক সময়ে ভুল হয়, সেই সন্দেহ অনেক সময়ে ভুল হয়। অনেক মানুষ করে কি, সেই হারানো জিনিস খোঁজার জন্য বাবার কাছে যায়, জিন বাবার কাছে যায়, জিন বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে আমার ঘড়িটা চুরি হয়ে গেছে, কে নিয়েছে বাবা বলে দাও। যায় জানা জায়েজ? হ্যাঁ, জিন বাবা যদি সত্যপক্ষে জিন আসে, যদি তার কাছে জিন আসে, সত্যই জিন হয়, এবং সেই জিন যেহেতু বাতাসে বাতাসে উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, সে দেখলে দেখে থাকতে পারে, তাকে জিজ্ঞাসা করা যায় যে তুমি দেখেছো কি না, বলে দাও নয় তুমি দেখেছো কি না। যদি এই শ্রেণীর খবর জিজ্ঞাসা করা হয় তাহলে গায়েবী খবর হলো না, কারণ তার দেখা খবর হল, অদৃশ্যের খবর না, কেবল দৃশ্যের খবর। জিন দেখে থাকলে বলবে যে হ্যাঁ আপনার একটা গরু হারিয়ে গেছে, সাদা রঙের গরু, কপাল চাঁদা গরু, জঙ্গলে হারিয়ে গেছে। এখন যার কাছে জিন আছে তাকে গিয়ে জিজ্ঞেস করলেন বাবা তুমি তুমি তোমার জিনকে জিজ্ঞেস করে দেখো, তুমি বলতে পারবে না, তোমার জিনকে জিজ্ঞেস করে দেখো আমার গরুটা কোথায় আছে। আর জিন তো একবার বুঝতে পারছেন বায়ু বা বাতাসে মিলে সাং করে ঘুরে এসে, যেমন রানী বিলকিসের সিংহাসন আনার খবর শুনেছেন, কতক্ষণের মধ্যে এনে ঝুলেছিল? কতক্ষণের মধ্যে? তোমার আপনার এই মজলিস থেকে ওঠার আগে আমি এনে দেবো, কে বলছিল? জিন। আর যার কাছে কিতাবি এলেম ছিল, আল্লাহ জানে সে মানুষ না জিন, সে বলল আপনার চোখের পলক পরমাত্র আমি এনে দেবো। আর যেমনি চোখের পলক মারলেন দেখলেন বিলকিস রানীর সিংহাসন হাজির হয়ে গেছে। জিনদের এত বড় পাওয়ার আছে। এখন যদি আপনি তাকে জিজ্ঞেস করুন বা জিনকে জিজ্ঞেস করো যে আমার গরুটা কোথায় হারিয়ে গেছে, সেই জিন যদি হ্যাঁ অমুক জঙ্গলে অমুক অমুক জায়গাতে তোমার গরুটা আছে, সেটা হবে না, এটা কি গায়বী খবর? না, দেখা খবর, এটা অদৃশ্যের খবর না, এটা দৃশ্যের খবর। একটা আসারে আছে হাদিস না আসার আর কি, যে হযরত তোমার একবার মদিনা থেকে নিখোঁজ হয়ে যান, সাহাবারা ব্যতিব্যস্ত হয়েছেন কোথায় গেলেন কোথায় গেলেন, তখন বলল অমুক অমুকের কাছে জিন আছে তাকে জিজ্ঞেস করো, তাকে গিয়ে জিজ্ঞেস করলো অমুক জায়গাতে হযরত উমর সদকার উঠে দাগ দিচ্ছেন, চিহ্নিত করছেন। তার মানে বোঝা গেল এই শ্রেণীর খবর যদি জানতে যাওয়া হয় কোন জিনকে, তাহলে পরে গায়েবের খবর জানে বলে নয়, বরং সে দেখে বলে দেবে বলে যদি আমার বিশ্বাস থাকে তাহলে সেটা গায়বী খবর নয়, আর এখানে খবর জিজ্ঞাসা করা যায়। হুজুর আমার ঘরে সাপ ঢুকেছে, এবং সাপ ঢুকেছে কি ঢোকেনি, ঘরে কোন কোন সাপ আছে, এ বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয় দেশে? হ্যাঁ, কি করে ব্যবস্থাটা করে? জিনিস আছে ওই সাপ ধরার করি অথবা যে কোনো মন্ত্র না ঘরে জিন ঘরে সাপ আছে কি না সেটা দেখার জন্য কি পরীক্ষা করে কিভাবে ঘরে কোন জায়গায় সাপ আছে এটা দেখার জন্য কি পরীক্ষা করে জানেন আপনারা দেখেছেন ঘরটা ঘরটা মাটিতে ঘরটা ছবি আঁকে হ্যাঁ দু কামরা ঘর এইভাবে ছবি আঁকবে এইভাবে ঠিক আছে এই রুম এটাই রুম হ্যাঁ এইভাবে আছে দিয়ে হাতে একটা জড়িবুটি আছে চচ্চড়ি শেখর জানেন সেই এখানে দিলে পরে বলছে হাত চিং চিং করবে হাত অটোমেটিক চলবে অথবা কি মন্ত্র আছে পুক দেবেন আর হাত অটোমেটিক চলবে যেখানে সাপটা আছে হাতটা গিয়ে সেখানে থামবে দেখেছেন আপনারা আমাদের দেখেছেন আমাদের দেশে হাত চালানো বলে হাত চালানো বাটি চালানো বাতা চালানো সবই আছে বদনা ঘোরানো জানেন কাকে বলে বলছে তুমি কাকে কাকে সন্দেহ করো চুরি হয়েছে জিনিস কাকে কাকে সন্দেহ করো বলছে আমি অমুক অমুক অমুক গোপন থাকবে কিন্তু দিয়ে হুজুরকে দেওয়া হবে হুজুর সেই সেই নামগুলোকে লিখে বদনাতে বদনামা জানেন তো বদনামা লোটা হয়ে যে উজু করে ওতে ভরে দেওয়ার পর দুজনকে বলবে এইভাবে ধরো এবারে মন্ত্র পড়বে যেমনি বদনাটা ঘুরে যাবে আর ওটা এমন ভাবে ধরা হয় যে অটোমেটিক ঘুরবে যেমনি ঘুরে যাবে বলে হ্যাঁ এটা নাম আছে তখন একটা নাম ফেলে দেবে দিয়ে আবার ঘুরে দেখছি ঘুরছে না তখন যে নামটা ফেলে দেওয়া হলো সেই হচ্ছে চোর এটা অনেক সময় সত্য হয়ে যায় ওই যে আন্দাজে আর অনেক সময়ই মিথ্যা হয় কারণ কাজটা ভালো মানুষের বদনাম হয় এইভাবে তারা চোর নির্ণয় করে জায়েজ না এইভাবে চোর নির্ণয় করা যায় না বাতা চালানো বলে বাতা বেঁকে ঢুকে যায় বাতা কোথায় চোর অনেক সময় আন্দাজে ওই যে কাকে কাকে সন্দেহ করো ওই আন্দাজে অনেক সময় মাল বেরিয়ে যায় ঠিক কিনা তবে হ্যাঁ কুকুর কুকুর চুরির মাল বের করতে পারে কুকুর বোম বের করতে পারে বোম যেটা না বলে আর কি বের করতে পারে কুকুর কি গায়েব খবর জানে কুকুরকে এমন ঘ্রাণ শক্তি দিয়েছেন যে কোন জিনিসের ঘ্রাণ শুঙ্গিয়ে দিলে পরে সেই জিনিসটা কোথায় আছে সে যেমন করে হোক খুঁজে বের করবে এই জন্য কুকুর পালা নিষেধ হলেও এই শ্রেণীর কুকুর পালা নিষেধ নয় শিকারি কুকুর তারপরে ওই যে আপনার পাহাড়ি পাহাড়দার কুকুর এবং এই শ্রেণীর কুকুর পালা নিষিদ্ধ নয় কারণ এগুলো আমাদের উপকারে লাগে ঠিক আছে সুতরাং এই হলো মোটামুটি গায়েবী খবর জানার বিভিন্ন পদ্ধতি আর বিভিন্ন আপনার নীতি রীতি রয়েছে দেশে যেগুলো মানুষ আন্দাজে অনেক কিছু গায়েবের খবর বলে থাকে বিশেষ করে মা বোনেদের কাছে বাড়িতে বাড়িতে বাবা বেশে ফকির বেশে আসে আর তারা বহু মহিলার হাত দেখে যায় তারপর চোখ দেখেও গায়েবের খবর বলে দেয় বেটি তোর ভাগ্য ভালো রে বেটি তোর ভাগ্য ভালো আছে আর বেটি তখন খুশ হয়ে যায় নাও কিছু দাও তখন এক পোয়া চালের জায়গায় এক সের চাল বেটি তোর ভাগ্য ভালো বেটি আপনার খুশ হয়ে যায় ভাগ্যে ভাগ্যটা ভালো হয়তো বিশ্বাস করে নিল গায়েবের খবর বিশ্বাস করলো না হ্যাঁ এইভাবে অনেক রকম ভাবে শিরিক মানুষ করে থাকে আল্লাহ তাআলা আমাদেরকে এই শিরিকের জাল থেকে বেড়া জাল থেকে মুক্তি দেন তার কারণ আমাদের পরিবেশ শিরকের এই শ্রেণীর শির তো একবারেই মানে ভর্তি হয়ে আছে বিশেষ করে অজপাড়া গ্রাম যেগুলো সেই অজপাড়া গ্রামে যত মানে কথাই বলে যে বিল্লি পায়খানা কোথায় করে বুঝতেই পারছেন কোথায় কোন জায়গাতে গিয়ে সুবিধা হবে ঠিক জানে তারা আর সেই সমস্ত ভণ্ডরা ওই সমস্ত জায়গাতে গিয়ে জায়গা গ্রহণ করে আপনারা শুনেছেন এক ভণ্ড তার কিছু অর্থ কামাবার দরকার হয়েছিল তো সে বলল এক কাজ কর অমুক জায়গা একটা আছে সেখানে সব মূর্খ তো সেখানে যাব তুই হবি পীর আর আমি হব ভক্ত খাদিম তো তুই কথা বলবি না কথা বললে মুখ খুললেই তোর এটা চলে যাবে তার মানে তুই মূর্খ দুজনে মূর্খ এবারে মূর্খ মূর্খের জায়গায় গিয়ে এক জায়গায় গিয়ে প্রচার করলো আমাদের পীরে কামেল অমুক বাবা সাহেব এসেছেন তিনি অমুক তিনি অমুক তিনি অমুক আর এই ঘটনাই ঘটেছে গত কদিন আগে ভারতবর্ষে ঘটেছে খ্যাপা বাবা বলে প্রসিদ্ধি দিয়ে এক মহিলা প্রচার করে করে সেই বাবা বহু ঝাড়ফুঁক করে ঘরে ঘরে ছবি দেয় হ্যাঁ ধাপমুখ করে, অনেকের ভালো হয় অনেকের হয় না। দিয়ে এক যুবতী মেয়ে, কলেজের মেয়ে, তার পেটে যন্ত্রণা ছিল, তাকে বলেছে তুই আয় ছেড়ে দেবে, তবে হ্যাঁ ওর বাড়িতে থাকতে হবে, মানে খ্যাপা বাবার কাছে থাকলে থেকে ঝেড়ে দেবে দুদিন, ভালো হয়ে যাবে। সে বেচারি পেটে জ্বালা যন্ত্রণা আছে, এসেছে, এসে আসার পরে রাত্রিবেলাতে তার আসল রূপ বের করেছে। তখন মেয়ে কোন রকম করে তার হাতে বা কোথায় কামড় দিয়ে কেটে পড়ে গিয়ে বলেছে যে আসলে খ্যাপা বাবা নয়, খ্যাপা শয়তান, দিয়ে তারপরে তার ব্যবস্থা পাকা হয়েছে। তো এইভাবে এরা মানে দুজনে এসেছে, বলতে মুখ খুলবি না, মুখ খুলে ধরা পড়ে যাব, ঠিক আছে। দিয়ে বহু ভক্ত, সে ভক্তরা আসে, আর কেউ চাল, কেউ লবণ্য, কেউ পেঁপে, কেউ পেয়ারা, কেউ এইভাবে হাদিয়ার, হাদিয়ার তো শেষ নেই, এই স্তূপ হয়ে যায়। কেউ কাপড় নিয়ে আসে, কেউ টাকা নিয়ে আসে, কেউ গুড় নিয়ে আসে, হোক চলে। এ থাকতে থাকতে এক জায়গায় বসে আছে বহু ভক্তদের সমাগম। তখন এই বেচারি পিসাইকে পেশাব লেগে গেছে, পেশাব লেগেছে, পেশাবে তখন আনচান আনচান করছে, ছটফট করছে, পেশাব করতে হবে। তখন এরা বুঝতে পারছে না যে কি বলতে চাচ্ছে কি। তখন আরো অন্যান্য ভক্তরা বলছে হুজুর হুজুর দেখুন উনি পেশাব কিছু বলতে চাচ্ছেন না, না উনি কথা বলেন না, উনি কথা আজে বাজে কথা কোনো কথা বলবেন না, না উনি কি বলতে চাচ্ছেন। তখন থাকতে না পারে বলছে মুট মুট, মানে মুত লেগে গেছে, এই কথাটা কিন্তু পরিষ্কার বলছে না, কারণ বললেও ধরা পড়ে যাবে। এবারে মুত মুত বলেই যখন থেমে গেল, তখন এই যে চালা যে মানে খাদিম ছিল, ও পিসা বলছেন মুতু কাবলান্তা মুতু, ওটাকে আরবি শব্দ বানিয়ে নিয়ে এখানে জ্ঞান ছিল আর কি, সে বলছে মহু পিসা বলছেন মুতু কাবলান্তা মুতু, তোমরা মরার আগেই মরে যাও, বলছে সুহান আল্লাহ পীরে কামেল সুহান আল্লাহ। এইরকম অবস্থা, মূর্খ জায়গাতে এইসব লোকেদের বেশি সুবিধা হয়, এই জন্য ওই বাড়িতে বাড়িতে নিয়ে গিয়ে দেখবেন ওই ধনেশ পাখির হাট, ই পাখির পশুর লোম, আপনার হুঁদুল কুতকুতে বাচ্চার লোমের খবর শুনেছেন, সেখানে গিয়ে ওইসব জাহেল মহিলা পল্লীতে গিয়ে বাড়িতে বাড়িতে তার আংটি বিক্রি করে আসে, এই আংটিতে হয়, এই আইতে আংটিতে স্বপ্ন দোষ বন্ধ হয়, এটা শনি দূর হয়, এটা অমুক হয়, এটা বিভিন্ন রকম পাথর, লাল নীল পাথর দিয়ে বিভিন্ন রকম কীর্তি কাণ্ড ঘটিয়ে গায়েবের খবর বলে মহিলাদেরকে পটিয়ে পটিয়ে পয়সা কামিয়ে আসে। এসব হচ্ছে হারাম উপার্জন। মোট কথা, যেখানে শিক্ষা নেই, যেখানে অন্ধকার আছে, সেই অন্ধকারে এইসবগুলো চলতে থাকে, শির্ক চলতে থাকে। সুতরাং আমাদের দরকার আছে শিক্ষার আলো, দিনের আলো, যে আলো এখনো পর্যন্ত বহু জায়গায় অন্ধকারে নিমজ্জিত আছে। আমাদের আমাদের প্রয়োজন যে সেখানে গিয়ে গিয়ে আমরা আলো জ্বালব, বরং আমরা আমাদের পরিবেশের খবর জানি। তো শামীম ভাই যে খবরগুলো এসে বলছেন নিজের গ্রামের খবর, আপনারাও অনেকে এক এক গ্রামের খবর বলেন, সেখানে তো মনে হয় কোনো আলোই নেই।